فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام ورحمة الله وبركاته. সগৃহে প্রবেশকালে নিজের গৃহে প্রবেশকালে সালাম দেওয়া মুস্তাহাব। মহান আল্লাহ বলেছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সুতরাং তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের নিজেদের স্বজনদের প্রতি সালাম করবে, অভিবাদন স্বরূপ, যা আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র। ঘরে কেউ থাকলে তো বটেই, কেউ না থাকলেও সালাম দেওয়া মুস্তাহাব। আর সেই সময় বলতে হবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন। বাড়িতে স্ত্রী পরিজনকে সালাম দিয়ে প্রবেশ করায় আপোষে প্রেম প্রীতি স্নেহ বৃদ্ধি পায়, তাছাড়া এর ফলে আল্লাহর জামানত লাভ হয়। হাদিসে আছে, তিন ব্যক্তি আল্লাহর জামানতে, যে ব্যক্তি জেহাদে বের হয়ে শহীদ হয়ে যায় অথবা সওয়াব ও গনিমতের মাল সহ ফিরে আসে, দুই নম্বর যে ব্যক্তি মসজিদে বের হয়ে মারা যায় অথবা সওয়াব সহ ঘরে ফিরে আসে, আর তৃতীয় সেই ব্যক্তি যে ব্যক্তি সালাম দিয়ে বাড়ি প্রবেশ করে। সুতরাং আল্লাহর জামানত লাভ হবে, বরকত লাভ হবে, আর কেউ না থাকলে সালাম দেবেন, তাতেও আপনার সালাম শান্তি বরকত আসবে।